الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وأقيموا الصلاة وآتوا الزكاة واقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم سورة مزمل بشهد جابتیو প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে এই পর্যন্ত আমাদের দেহে নিঃশ্বাস বাকি রেখেছেন মসজিদে আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর জন্য যিনি আমাদেরকে আখিরাতের খবর দিয়ে দুনিয়াবী জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য চিরন্তন হেদায়ত দান করে গেছেন সে শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত গতকাল ভোর চারটে মাওলানা আব্দুর রব খুলনা মৃত্যুবরণ করলেন পাঁচটায় টেলিফোন পেলাম ছটা পঞ্চাশে ট্রেন ধরে খুলনা চলে গেলাম জানাজা করে আরো দুইজন মরণোন্মুখ ব্যক্তির সাক্ষাৎ শেষে ওখান থেকে সাড়ে সাতটা ট্রেন ধরে চলে এসেছি রাত্রে পৌনে তিনটায় বাসা পৌঁছেছি রাজশাহীতে ১৪ ঘন্টা গাড়িতে জার্নি মৃত্যু মিছিল চলছে ১৩ ডিসেম্বরে আলহেরা প্রধান আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান শফিকুল ইসলাম বগুড়া মেদিনীপুর জলসায় বক্তৃতা করার পরে বসেই সঙ্গে সঙ্গে ওখানেই মৃত্যুবরণ করে গেল ১৩ ডিসেম্বরের জানাজা শেষে আবার একটা জানাজা কালকে করতে হলো আহলাদিস আন্দোলনের বড় বড় নেতৃবৃন্দ একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন তাই আজকে সবার উদ্দেশ্যে বলব মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন যে কোনো মুহূর্তে নিঃশ্বাস চলে যাবে একে বিশ্বাস নাই জীবনের সুইচ যার হাতে যিনি অন করেন অফ করেন তার হাতেই সব ক্ষমতা আমাদের কোন ক্ষমতা নাই যখন পৃথিবীতে কোরআন নাজিল হয় নজুলে কোরআনের যে একটা ধারাবাহিকতা সেখানে আমরা দেখেছি যে প্রথম মাত্র পাঁচটি আয়াত নাজিল হয় যেটা আপনারা সবাই জানেন একরা বিসমি রব্বিকাল্লাজি খালাক পরপর পাঁচটি আয়াত এরপরে আর আসমানি তার বার্তা আসেনি বেশ কিছুদিন পরে আল্লাহ নবী বারবার তাকান আসমানের দিকে কই আর তো এলো না ভীত চকিত রসুলকে চমকে দিয়ে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির হে চাদরাবৃত রসুল, ওঠো, মানুষকে আল্লাহর পথে ভয় দেখাও। দ্বিতীয় বাণী এলো, চলছে ওনার দাওয়াত, ভয় পাচ্ছেন, বারবার বিরোধী পক্ষের হুমকি। আবার নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লা ইল্লা কালিলা, হে চাদরাবৃত, হে কম্বলাবৃত, ওঠো, ঘুমালে হবে না, রাত্রি জাগরণ করো, অর্ধরাত্রি বা তৃতীয়াংশ রাত্রি, শুধু তুমি না, তোমার সাথে যারা তাদেরকেও। এটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, তোমাকে শুধু বাণী প্রচার করার জন্য পাঠানো হয় নাই, সমাজ পরিবর্তনের জন্য পাঠানো হয়েছে, অত একা তোমার দ্বারা সম্ভব নয়, এমন কিছু সাথী তৈরি করো যারা মানসিকভাবে দৃঢ়, অর্থনৈতিকভাবে দৃঢ়তার কোনো প্রশ্ন নাই, দৈহিকভাবে সুঠাম দেহের কোনো প্রয়োজন এখানে নাই, বাগ্মিতার কোনো প্রয়োজন এখানে নাই, দৃঢ় বিশ্বাসী একদল মানুষ প্রয়োজন সমাজ পরিবর্তন করার জন্য। তাই ওঠো, কুমিল্লা ইলা ইল্লা কালিলা, নিস্তাহু বিল কুসমিন হু কালিলা, আউযু আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা। এই হলো সূরা মুযাম্মিল। প্রথমে হেরাগুহায় হয়েছে, এগুলো কিন্তু হেরাগুহায় নাজিল হয়নি। এই ধারাবাহিকতে প্রমাণ করে দেয়, প্রথমে আপনাকে ওহির বিধানের উপরে বিশ্বাস রাখতে হবে যে ওহির বিধানে কোনো মিথ্যা নাই, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই বিশ্বাস যদি সামান্যতম নড়চড়া হয় আপনার মনের মধ্যে, তাহলে আপনি দৃঢ় বিশ্বাসের সংজ্ঞা থেকে হারিয়ে গেলেন, জান্নাত থেকে মাহরুম হয়ে গেলেন। এরপরেই আপনি মুদ্দাসের হয়ে থাকলে হবে না, চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলে হবে না, বেরিয়ে পড়তে হবে, মানুষকে ভয় দেখাতে হবে, আর ভয় দেখাতে গেলে আপনাকে মার খেতে হবে, গাল খেতে হবে, একেবারে নিশ্চিত। যাকেই উপদেশ দিবেন সে আপনাকে মারবে, বেটা তোর থেকে আমি কম বুঝি নাকি। তখন কি করবেন? আপনাকে স্রেফ আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কোনো বান্দার কাছে নয়। আল্লাহ ছাড়া আপনাকে সাহায্য করার কেউ নাই, আর সেই সাথে আল্লাহর মেহরবানিতে আপনার সঙ্গে কিছু সাথী আসবেই, যারা দৃঢ়চিত্ত, দৃঢ় বিশ্বাসী, তাদেরকে আপনি চিন্তেন না, কিন্তু যখন দাওয়াত দিবেন ওরা আপনার কাছে আসবে। তো তাদের কাজ হচ্ছে একটাই, রাতের অন্ধকারে নিরিবিলি পরিবেশে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আর আল্লাহ আপনাকে ডাকবেন, ইয়া হাল মিন মুস্তাগফিরিন ফা আগফিরহু, হাল মিন সাইলিন ফা, তোমাদের মধ্যে কেউ আছে ক্ষমা প্রার্থনা করে আমি যারা ক্ষমা করে দেব, তোমাদের মধ্যে কোনো আছো কি কোন সাইল প্রার্থনা করে আমার কাছে আমি যার প্রার্থনা কবুল করব। এমনি করে প্রতিরাত্রি যে আল্লাহ ডাকেন, এই ডাকে সাড়া দেওয়ার মতো কিছু মানুষ তৈরি করতে হয়। বান্দার কাছে বান্দা কখনোই হাত চাইবে না, কৃপা ভিক্ষা করবে না, বান্দা স্রেফ আল্লাহর কাছে কৃপা ভিক্ষা করবে। এই ধরনের কিছু মানুষ না হওয়া পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না, ধাক্কা দিলেই পালাবে, স্বার্থে দ্বন্দ্ব হলেই চলে যাবে। এই ধরনের লোক দিয়ে কষ্টহীন কেন সমাজ পরিবর্তন হয় না? আর এই জন্য ওহি নুজুলে ওহির যে ধারাবাহিকতা, এটা খালি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। কোরআনী তারতিব কিন্তু আলাদা, সুরে আলাক হল 96 নম্বর সুরা, যেটা প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযি খালাক, এটা কোরআনী ধারাবাহিকতা 96 নম্বরে চলে গেছে। আর মুদ্দাসের চলে গেছে আরো দূরে, বোধহয় 70 নম্বরে চলে গেল নাকি 69 নম্বরে চলে গেল। আর যে মুযাম্মিল 71 নম্বরে চলে গেছে। কোরআনী ধারাবাহিকতা দেখে নুজুলি কোরআনের ধারাবাহিকতা হিসাব করবেন না। এজন্য সিরাত রসুলে আমরা এগুলো ভাগ ভাগ করে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা পাঠকের, কোরআন কিভাবে এসছে। নুজুলি কোরআন আর তারতিবি কোরআন এক নয়। এগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, সাবধান, সমাজ পরিবর্তনটাই নজরুলের ওহির মূল উদ্দেশ্য। আর সমাজ পরিবর্তন যদি না হয়, ব্যর্থ তোমাদের জীবন। এরপরে এই আয়াতটা নাজিল হচ্ছে সূরা মুযাম্মিলের শেষ আয়াত, অর্থাৎ 20 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, হে মানুষ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আমা তাকদ্দামু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যুর পূর্বে যা কিছুই সুন্দর আমল আল্লাহর কাছে অগ্রিম প্রেরণ করবে, তাজিদুহু ইনদাল্লাহ, অবশ্যই তুমি তো আল্লাহর কাছে পাবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি 5 টাকা দান করলেন, ভাবলেন কমে গেল, তাই না? কমেনি, বেড়ে গেল। কত পাবেন তো আপনি হিসাব নাই, 10 গুণ তো মিনিমাম, 10 নয় 700 নয়, আল্লাহ উদায় ফেলে মাইয়া সা, আল্লাহ আমি যত খুশি তাকে আমি দান করব, তার অন্তরের ইমানি জোশ হিসাব করি তাকে দান করব, তো 10 মিনিমাম নম্বর, লস নাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন হুয়া খায়রুন ওয়া আযম আজরা, আর এটাই হলো শ্রেষ্ঠ এবং আল্লাহর নিকটের সর্বোত্তম পুরস্কার। আল্লাহ যে পুরস্কার দেন তার তুলনা নেই। বান্দাকে কিছু উপকার করলে হয়তো আপনাকে একটা থ্যাঙ্কস দিল, হয়তো আপনার জন্য দোয়া করলো, বা পাল্টা আপনি একটা গিফট দিল, এতে কোনো মূল্য নাই। কিন্তু আল্লাহ যখন আপনাকে পুরস্কার দেবে কিভাবে দেবে আপনি জানেন না। ধরুন আপনার সন্তানের একটা অসুখ হয়েছে, ওষুধ খাইয়ে কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, আপনি রাতের অন্ধকার আল্লাহ কাছে কান্নেন, আল্লাহ আমি অমুক ব্যক্তির অসুখের জন্য অমুক দিন তোমার নামে এই 10 টাকা সাহায্য করেছিলাম, আল্লাহ তার বিনিময়ে আমার সন্তানকে তুমি মুক্ত করে দাও। কিভাবে আল্লাহ দেবে আপনি টেরই পাবেন না, ডাক্তার হিসাবে নেই যে কোন ওষুধ সারল। এগুলো আল্লাহ দেওয়া ঋণের পাল্টা বিনিময়, দুনিয়াতেও হয় আখেরাতেও হয়। আপনি দেখছেন একসঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পাশের সিটের লোকটা মরে গেল, আপনি বেঁচে আসছেন, কি আপনাকে বাঁচালো? এই বিশ্বাস আছে? এগুলো চোখের পরে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, এরপরও আখেরাতে আপনি পুরস্কার পাবেন। জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিন ফিহা আবাদা, এমন জান্নাত যা তলদেশ যে নদী প্রবাহিত হবে এবং সেখানে আপনি চিরদিন থাকবেন শান্তির বাগিচায়। ওটা তো আলাদা বিষয় মৃত্যুর পরে, দুনিয়া থেকে আপনি পাচ্ছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলছেন এটাই শ্রেষ্ঠ পুরস্কার, মানুষের দেওয়া পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার নয়। আস্তাগফিরুল্লাহ, তোমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান। ইসলামের প্রথম দিকে নাজিল হওয়া এই সূরাটির সর্বশেষ আয়াতে 3টা বিষয় বর্ণিত হয়েছে। 1, সালাত ও যাকাত হল শ্রেষ্ঠ ঋণ আল্লাহর কাছে দেওয়া। আপনারা প্রশ্ন করতে পারেন, প্রথমে তো যদি যাকাত তো হয়েছে ফরজ মদিনে আসার পরে, মক্কা তো যাকাতের ফরজিয়াত ছিল না, আল্লাহ যাকাত দিতে বললেন, এটা ঠিক কথাই। ইনফাক ফি সাবিলিল্লাহ ছাড়া কশিন কালো আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না। শুরুতেই সালাত এবং যাকাত ছিল, সালাত রসুল যারা পড়েছেন তারা জানেন শুরুতেই 5 অক্ত সালাত ছিল না, সালাত ছিল কিন্তু 5 অক্ত সালাত ফরজ ছিল না। অনুরূপভাবে যাকাত ছিল কিন্তু এই যে সঞ্চিত ধনের 2.5 টাকা এই ভাগটা তখন ছিল না, সাধারণভাবে দান করার নির্দেশ তখন ছিল এবং এটা দিতেই হতো। সালাত এবং যাকাত ছিল কিন্তু নিসাব পরিমাণ যাকাত মদিনায় নাজিল হয়, ঠিক 5 অক্ত সালাত মক্কার শেষ দিকে যখন মেরাজ হয়েছিল তখন নাজিল হয়, কিন্তু সালাত যাকাত শুরুতেই ছিল। তো বোঝা গেল একজন ইসলামী আন্দোলনের কর্মীকে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, সালাত আদায় করতে হবে এবং তাকে অবশ্যই যাকাত দিতে হবে, তার আয়ের 2.5% অবশ্যই আল্লাহর পথে ব্যয় করতে হবে। এটা হল উত্তম ঋণ, শ্রেষ্ঠ ঋণ হচ্ছে এই দুটা, সালাত এবং যাকাত। আমি বলছি আমাদের টাকা নেই, এই টাকার এই যাকাত না, কুল্লু মারুফিন সাদাকা, একটা হাসি মুখে কথা বলাটাও সাদাকা। আমি ভাবছেন কোটিপতি হওয়া লাগবে না, ধনী গরিব প্রত্যেকেই যাকাত দিতে পারে, দেহের যাকাত, অর্থের যাকাত, শক্তির যাকাত, বুদ্ধি পরামর্শের যাকাত, সব কিছুই আছে। যত নেক আমল আপনি করবেন পবিত্র নিয়তে, যাকাত মানে পবিত্রতা, কোন রিয়া বা সুমা লোক দেখানো বা লোককে শোনানোর উদ্দেশ্য নয়, সেরকম আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ আপনি করেন ওটাই আপনার যাকাত। আর অর্থনৈতিক যাকাত এমন কোন মানুষ নেই যে 5 টাকা দান করতে পারে না, 2 টাকা দান করতে পারে না, সবাই পারে। এমনকি যারা ভিক্ষা করে খায় তাদেরও কিন্তু দেখবেন ওরাও ভিক্ষা দেয় মানুষকে অনেক সময়। এটা মানুষের মনের তৃপ্তি, এটা আল্লাহ পাক মানুষের মধ্যে এটা করে দিয়েছেন, দিয়ে আনন্দ পাওয়াটা মানুষের মানসিক স্বভাব। তো প্রথম এবং সবচেয়ে উত্তম ঋণ হচ্ছে আল্লাহর কাছে সালাত এবং জাকাত, এটা এখানে বুঝে বলে দেওয়া হবে। এরপরই বলা হচ্ছে মা তাকদ্দুম লি আনফুসুকুম মিন খায়রিন, যত নেক আমল তোমরা করো আগে অগ্রিম আল্লাহর কাছে পাঠাও, তাজদুহু ইনদাল্লাহ, তোমরা সব আল্লাহর কাছে পাবে। কত বেশি পাবে এটা আপনি আগেই শুনলেন। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহর দেওয়া পুরস্কারই শ্রেষ্ঠ, মানুষের দেওয়া পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার নয়। কারণ আল্লাহ যে কিভাবে পুরস্কার দেন অনেক সময় মানুষ বুঝে না, মিল হাই সোলা ইহাতা সেফ, সে টেরই পায় না। একজন মানুষ সারা জীবন চেষ্টা করছে বড়লোক হওয়ার জন্য, আরেকজন মানুষের কোনই চেষ্টা নেই, টাকার উৎস খুলে যাচ্ছে। আমাদের বাংলাদেশে একটা ছোট্ট বাচ্চা ছেলে 14 বছর বয়স, বুদ্ধি খাটায় কি একটা জিনিস বের করেছে, তাতে সৌদি প্রিন্স তাকে ডেকে নিয়ে পুরস্কার দিল। 14 বছর বাচ্চাও কি বোঝে বিজ্ঞানের, অত সায়েন্সের মাস্টাররাই কিছু পারে না, আর 14 বছরে এমন কিছু আবিষ্কার করলো, এটা কে দিল, বারা এই মাথা বুদ্ধিটা কে দিল? তাহলে আপনি ভাবছেন ছেলেটা হয়েছে ল্যাংড়া লোড়া, ওর দ্বারা কি হবে? ওরে বাবা, ওই তৈমুর লং যে বিশ্ব জয় করবে বাবাকে জানতো, দুটা ঠ্যাঙ্গি নেই। এজন্য আল্লাহ যে কার ব্রেনে কি দিয়ে পৃথিবী পরিচালনা করেন এটা তার ইখতিয়ার, আপনার দায়িত্ব সাহেব আল্লাহর আনুগত্য করা, তার বিধান মেনে চলা, ভবিষ্যৎ আপনার হাতে নয়। তিন নম্বর, সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, কুল্লু বনু আদম খাতাউন ও খায়রুল খাতায়িনা তাওয়াবুন। আল্লাহ রসুল বলছেন প্রত্যেক আদম সন্তান ভুলকারী, শ্রেষ্ঠ ভুলকারী সেই যে সবচেয়ে বেশি বেশি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। এজন্য আল্লাহর পাক আমাদের ইসলাম নাজিলের প্রথম থেকে বলে দিচ্ছেন, হে বান্দা সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনার মেজাজ যার মধ্যে আছে সে কখনো উদ্ধত হয় না, অহংকারী হয় না, ঠিক না? আমাকে ক্ষমা করে দিন, এ কথা বলার মধ্যে বিরাট ব্যাপার আছে না? আমি একটা সন্তান সম্পর্কে জানি, বড় নেতা, তার বাবার বড় আলেম, মৃত্যুর সময় বলা হলেও তার বোন বলছে, এ খোকা তুই সারা জীবন কত অন্যায় করেছিস, আব্বার সঙ্গে কত অবাধ্যত করেছিস, আব্বা মারা যাচ্ছে একটু ক্ষমা চা। লাভ দোল দেখি আমি কোনো ক্ষমা আল্লাহ কাছে আব্বার কাছে কোনো অন্যায় করেছি নাকি, আমি ক্ষমা চাইতে হবে আমার, হয়ে গেল। ক্ষমা না চাওয়ার মেজাজটা হলে উদ্ধত মেজাজ। আল্লাহ কি বলে দিচ্ছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের গৃহ আমরা নির্মাণ করেছি তাদের জন্য যারা এই পৃথিবীতে বড়ত্ব কামনা করে না এবং বিশৃঙ্খলা কামনা করে না, তাদের জন্যই আমরা আখিরাতের গৃহ অর্থাৎ জান্নাত নির্মাণ করেছি। পৃথিবীতে যারা উদ্ধত এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আল্লাহর জান্নাত তাদের জন্য নয়। আল্লাহ ক্ষমা পেতে গেলে কি করতে হবে, দারগা বাবু যখন পিটেন লাগায় তা সবাই ক্ষমা চায়, রিমান্ডের আসে যখন আচ্ছা রকম পিটেনি খায় ক্ষমা বারবার চায়। ক্ষমা চাওয়ার এবং ক্ষমা পাওয়ার বিষয় দুটা, ক্ষমা চায় বান্দা আর ক্ষমা দেন কে, আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা পেতে গেলে শর্ত আছে, বিনা শর্তে পাওয়া যায় না। কাফের যারা আল্লাহকে অস্বীকার করে সে কি ক্ষমা পাবে, আল্লাহর সঙ্গে আর একজনকে শরিক করে সে কি ক্ষমা পাবে, আল্লাহর সঙ্গে আল্লাহর প্রতি মুখে আনুগত দেখায় অন্তরে অবিশ্বাস সবসময় সে লালন করে, এই ব্যক্তিকে বলা হয় মোনাফেক, এ কি ক্ষমা পাবে? মোনাফেককে মানুষ ক্ষমা করে, কারণ মানুষ তাকে মানুষ চিনতে পারে না, কিন্তু আল্লাহ তো ওর হৃদয়ের খবর রাখে। এইখানে গিয়ে আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াত, ইন্নামা তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, তওবা কবুল করা হবে ওই ব্যক্তির যিনি না বুঝে অন্যায় কাজ করেন, ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, জানতাম না, অজ্ঞতার কারণে একটা ভুল করে ফেলেছি, আমি এখন ক্ষমা চাচ্ছি, আল্লাহ তার ক্ষমা করে দিবেন। সুম্মে এত বুন আমিন করিব, যখন সে ভুল বুঝতে পারে, করিব মানে কি নিকটে না, তখন সে ক্ষমা চায়, তবা করে। যখন সে ভুলটা কেউ ধরিয়ে দেয়, সে আর একটু দেরি করে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবা করে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে তাদের তওবা আল্লাহ কবুল করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাবান। এটা আলিম কেন বললেন, যে ও কোন অন্তরে তওবা করেছে আল্লাহ সেটা জানেন, বান্দা ওটা জানে না। হাকিম কেন বললেন, আল্লাহ তার ভবিষ্যৎ খবর রাখেন, তার সব কিছু ব্যাপারে তিনি প্রজ্ঞাম হয়। ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই ব্যক্তিদের জন্য তওবা কবুল করা হবে না, ইয়ামালুনা সাইয়্যাত পাপ কর্ম করতেই থাকে, হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউত, এমনি করে তার মৃত্যু উপস্থিত হয়ে যায়। ওয়াকালা ইন্নী তুবতুল আন, আর বলে আমি এখন তওবা করছি, এদের তওবা কবুল হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতু ওয়াহুম কুফফার, আর ওই ব্যক্তির তওবা কবুল হবে না যে কাফের। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমরা এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াতে আমাদের জন্য এই দিক নির্দেশনা দান করছে, যে আল্লাহর কাছে তওবা করলেই তওবা কবুল হয় না, ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না, তার জন্য কিছু শর্ত আছে। এক, কাফের হওয়া যাবে না। দুই, অন্যায়ের উপরে দৃঢ় থেকে, দেখি কালকে বুঝি শুধু দেখি তারপর তওবা তিল্লা করবো, আর তো হুজুর তো আছে মরার সময় তওবা পড়ে দেবে, এই সমস্ত দুষ্ট লোকদের তওবা কখনই আল্লাহ কবুল করে না। আপনারা তো ইতিহাস জানেন, ফেরাউন ডোবার সময় তওবা করেনি, আল্লাহ বলে ইমান আনেনি, আমন তো বেরাবি বনি ইসরাইল, আল্লাহ বলতো আল আন, বেটা মরার সময় এ ধোঁকায় নি। তো আমরাও কিন্তু ফেরাউনের স্বভাবে অনেকের আছে, কেউ কি বলতে পারে যে কখন মৃত্যু হবে আমার, কেউ বলতে পারে না। তাহলে প্রতি মুহূর্তে আমাকে তওবার জন্য প্রস্তুত থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। এই আমল কবুলের শর্ত তিনটা, আপনি যতই সালাত আদায় করেন, যাকাত আদায় করেন, যাই কিছু করেন, হজ যাকাত তো আমরা, টাকাওয়ালার তো খুব হজ করে, উমরাও করে, কিন্তু কি আমল কবুল হতে গেলে আপনাকে তিনটা শর্ত মনে রাখতে হবে, যেটা আগে আরেকবার বলেছি, খালি আজকে স্মরণ করে দিচ্ছি। প্রথম হলো এই শিরিক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, আপনার বিশ্বাসের মধ্যে যে কোনো শিরিক না থাকে। কারণ আল্লাহ বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। সূরা জুমার 65-66 আয়াত, ক্লিয়ার বক্তব্য আল্লাহর। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু তোমার উপরে নয়, তোমার উপরে এবং তোমার পূর্বিকার নবীদের উপরেও এই একই ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লাইহাবাতান্না আমালুক, তোমার সমস্ত নেক আমল তোমার দৃষ্টিতে সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, দুনিয়াবি ক্ষতিগ্রস্ত নয়, বিরাট কবর পূজা করছো এবং সাংসদ তোরটা খুব, আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে তুমি, বলিল্লাহ ফা'বুদ, বরং তুমি এক আল্লাহর ইবাদত করো, হুকুম মিনাশ শাকিরিন, এবং তুমি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হও। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হাল নুজাজি ইল্লাল কাফুর, আমি কি অকৃতজ্ঞ ব্যক্তি ব্যতীত কাউর উপরে শাস্তি দিয়ে থাকি। সূরা আহজাব 7 আল্লাহ জিজ্ঞেস করছেন আমাদের কাছে, হাল নুজাজি ইল্লাল কাফুর, অকৃতজ্ঞ ব্যক্তি ব্যতীত আমি কারো উপরে কি শাস্তি দিয়ে থাকি। নিশ্চিত আমাদের বলতে হবে, আপনি তো কৃতজ্ঞ ব্যক্তিকে তো আপনার শাস্তি দেন না, ঠিক না, কালিল্লা মিন ইবাদিয়া শাকুর, কিন্তু কৃতজ্ঞ ব্যক্তির সংখ্যা খুবই কম। এটাও আল্লাহ বলে দিচ্ছেন। আবার দুই নম্বর আমল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পূর্ণ ইত্তবা করা, আতিউল্লাহ আতিউর রসুল্লাহ উলিল আমরে মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার আমিরের আনুগত্য করো। রসুল তো সেরকম থাকবে না, রসুলের পরে তার দায়িত্ব পালন করবে আমিররা, অর্থাৎ আনুগত্য করো। এই আয়াতগুলো পড়ে আসে কোরআনে মানে না, ফলে সমস্যা হয়ে যাচ্ছে আমাদের সার্বিক জীবনে, বিশৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে গেছে আমরা। তিন নম্বর আমলটা ইখলাসপূর্ণ হতে হবে, রিয়া বা সুমা লোক দেখানো বা লোককে শোনানোর উদ্দেশ্যে নয়। আপনি আল্লাহর আনুগত্য করবেন, রসুলের আনুগত্য করবেন, মানুষকে দেখানোর জন্য নয়। রসুলের পরে যে সমস্ত আমিররা একুদ কবি কিতাবিল্লাহ আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন তাদের আনুগত্য করবেন, নেকি হাসিলের জন্য, দুনিয়াবী স্বার্থ পাওয়ার জন্য নয়। রিয়া বা সুমা চলবে না। আল্লাহ বলছেন ফাবুদুল্লাহ মুখলাস আল্লাহদ্দিন, তোমরা খলুসিয়াতের সাথে ইখলাসের সাথে আল্লাহর আনুগত্য করো। তারপর বলছেন ইয়া ইয়ুল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতাকুম বিল মান্নি ওয়াল আযা, সূরা বাকারা 264 নম্বর আয়াত। হে ইমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাগুলিকে, তোমরা তোমাদের দানগুলিকে নষ্ট করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে। তোদের বোঝা গেল রিয়া সুমা খোটা দেওয়া সবই তো আমাদের ক্ষতিকর জিনিস। এক কেড়ে দুধে গোচনে পড়লে যেমন দুধের কোনো গুরুত্ব থাকে না, আপনার বিশাল সাদাকা যদি একটু খোটা দেন, বা আমি এটা করেছি এ বিনিময়ে আমি কি পেতে চাই, দুনিয়াতে শেষ হয়ে যাবে সব। যা কিছুই বান্দা করবে আল্লাহর কাছে পাওয়ার জন্যই করবে, এর বিপরীত হয়ে গেলে আমল বাতিল হয়ে যাবে। এই আয়াতে তার জাজ্জল্যমান প্রমাণ। তাহলে এই তিনটা বস্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। এক, আমল হবে শিরিক বিমুক্ত নির্ভেজাল শহীদ বিশ্বাস, অর্থাৎ আকিদা সহিয়া, আর রসুলের তরিকা মোতাবেক হতে হবে, অর্থাৎ তরিকা সহিয়া, আর ইখলাসের সাথে হতে হবে, অর্থাৎ ইখলাসের নিয়ত। রসুলের তরিকা বলতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুকূলে আপনার আমল হতে হবে, প্রতিকূলে নয়। সবাই রসুলের তরিকা দাবি করি আমরা, কিন্তু সহিহ হাদিস পেলে আর মানি না, তোর মজহাবের দোহাই দেই, পীরের দোহাই দেই, হুজুরের দোহাই দেই, এই প্রচলিত প্রথার দোহাই দেই, পাপদাদার দোহাই দেই, যে কোনো দোহাই দিয়ে হাদিসকে এড়িয়ে যাই, এটার নাম রসুলের তরিকা নয়। বিষয়গুলো খেয়াল রাখা দরকার প্রত্যেকটা মুসলমানের জন্য, কারণ আমরা সবাই মরব, সবাই জান্নাত কামনা করি। দুনিয়াতে বসবাস করার সময় কিভাবে চলবেন? আল্লাহ নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো হে ইমানদারগণ, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। আরো তিনি বলে দিলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে জামাতবদ্ধভাবে, সাফফান মানে সারিবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, তারা যেন শীষে ঢালা প্রাচীর। জামাতবদ্ধ জীবনের এই কঠিন তাকিদপূর্ণ আয়াত আমাদের সামনে থাকতেও আজকে বহু মুসলমান জামাতবদ্ধ জীবনকে অস্বীকার করেন, বিচ্ছিন্ন জীবনেই তারা শান্তি পান এবং তার পক্ষে বহু দলিল আদল্লা পেশ করেন। এই আয়াতগুলো কোনো দলিল, এর পাল্টা কি দেবেন? হাদিস তো অসংখ্য রয়েছে, সেগুলো আপনারা বারবার শুনেছেন আমাদের কাছে, কারণ মানুষ হল সসীম জ্ঞানের অধিকারী এবং সে সবসময় মুখাপেক্ষী, অমুখাপেক্ষী সেরেফ মুখাপেক্ষীহীন সেরেফ একজন, তিনি আল্লাহ, আল্লাহ সামাদ, তাই না? আশ্চর্য হবেন কোরআনে কোথাও সামাদ শব্দ উচ্চারণ হয়নি, শুধুমাত্র সুরে ইখলাসে। আর এজন্য সুরে ইখলাসকে এত গুরুত্ব দেওয়া হয়, বল হুয়াল্লাহু আহাদ, বলো সবাই আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়লেন না কোরআনের এক তৃতীয়াংশ পড়ার নেকি কিন্তু আপনি পেয়ে গেলেন, কারণটাকে জানেন? এর মধ্যে এই সামাদ শব্দটা আছে যা সারা কোরআনে কোথাও নাই। আল্লাহ ইসরের মুখাপেক্ষী না বান্দা সর্বদা মুখাপেক্ষী, এমনকি সে একটু যদি সিয়াম রাখতে হয় নফল সিয়াম, সেখানে তার স্ত্রী যদি তার রুটি বানিয়ে না আদায়, সিয়াম রাখতে পারে না। পরস্পরের সহযোগিতা ছাড়া পৃথিবীতে মানুষ অচল, আর এই কারণেই বলা হয়েছে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো শিশু ঢালা প্রাচীরের ন্যায়। হাদিসে বলা হচ্ছে আল্লাহর ও মান আহাব্বা, মানুষ কেমতের দিন তার সঙ্গে থাকবে যার সঙ্গে সে দুনিয়াতে ভালোবাসা ছিল তার। যদি আপনি ফাসেকের সঙ্গে ভালোবাসা করেন ফাসেকের সঙ্গে থাকবেন, অর্থাৎ জাহান্নাম। ফেরাউনের চরিত্র যদি আপনার হয়, ইবলিসি চরিত্র যদি আপনার হয়, নমরুদি চরিত্র যদি আপনার হয়, উমাইয়া ইবনে খালাফের মধ্যে চরিত্র হয়ে যায়, তো তাদের সঙ্গে থাকতে হবে কেয়ামতের মাঠে। তাদের সঙ্গে থাকলে কি জান্নাত পাওয়া যাবে? প্রশ্নই ওঠে না। জান্নাত পেতে গেলে আপনাকে নিজের পরকালীন স্বার্থেই জামাত খুঁজে নিতে হবে, কোন জামাতে সঠিক দিন আছে, কোরআন এবং সহিহ হাদিসের বিধান নিজেরা চালু করে অন্যকে দাওয়াত দেয়, সে জামাত আপনাকে খুঁজে নিতে হবে। এই জন্য 73 ফেরকা 72 ফেরকা জাহান্নামে যাবে, 1 ফেরকা জান্নাত পাবে, তারা হচ্ছে ফেরকা নাজিয়া। এরা কেমন পর্যন্ত থাকবে খুঁজে বের করার দায়িত্ব আপনার। জামাতবদ্ধ জীবন যাপন করা যাবে না, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চপেটাঘাত মাত্র। যারা এটা বলে তারা কোরআনও বোঝে না হাদিসও বোঝে না। হ্যাঁ, কেমন বোঝেন শোনেন, এরা কিন্তু বড় মহাদ্দেশ ফকি মুফতি। আল্লাহ বলছেন অক্তুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিক যেখানে পাও সেখানে তাকে কতল করো, আছে না কোরআনে? আমাদের আশপাশে কোন মুশরিক নাই, অমুসলিম নাই, তা আপনি কি যে তার গলা কাটবেন? আল্লাহ বলল যেখানে পাও সেখানে কতল করো, কোরআনে আছে, আপনি কালকে যে মেরে দিলেন হবে? এই আয়াত কোথায় প্রযোজ্য হবে এটা বুঝতে গেলে মাথায় ঘিলু লাগে, প্রেক্ষাপট লাগবে, আমির লাগবে, শর্ত লাগবে, অত সহজ না। আল্লাহ নবীর পথে আয়াত নাজিল হলো, এনে কি মক্কার কাফের সব মেরে ছাপ্পা দিয়েছে নাকি? এমনকি যেদিন তিনি এলেন মক্কাতে বিজয়ীর বেশে অষ্টম হিজরিতে, সেদিন কি কাউকে মেরেছিলেন? কি বললেন? এই মক্কাবাসীরা, তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? সবাই বলল এখন করিম ওয়ালাদুন করিম, উত্তম ভাই উত্তম সন্তান। তিনি কি বললেন? ইযহাবু ফানতুম তুলাকা, যাও তোমরা সবাই মুক্ত। গলা কাটল না কেন বলো মুফতি সাহেবরা যারা ফতোয়া দাও, কেন গলা কাটেনি সেদিন? এই আয়াত তো তার উপরে নাজিল হয়েছিল। এই বুঝওয়ালা আলেমের সংখ্যা কম, আর এই জন্য সমাজে হয়েছে যত বিশৃঙ্খলা। আর এই কারণে আল্লাহ বলছেন উলিল আমরে মিনকুম, উলিল ইলমি মিনকুম বলেন নাই। খেয়াল করেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার আমিরের আনুগত্য করো, তোমাদের মধ্যকার আলেমের আনুগত্য করো বলা হয় নাই। কারণ আলেম সবাই এক নয়, আমির কোন আমর করলে হিসাব করে পা ফেলে, আলেমের কোন হিসাব নেই, ফতোয়া চাইলে ফতোয়া দিয়ে দেবে, চাপ রেখে ফতোয়া যে নিল সে যা পারে করুক, আমার কি যায় আসে? কিন্তু আপনি তার মাথাটা খেয়ে দিলেন, হিসাবটা কম করেন নাই। এজন্য আলেম হওয়া সহজ, মুফতি হওয়া কঠিন। চেষ্টা করবেন জামাতবদ্ধ জীবন যাপনের জন্য, যে জামাতের সঙ্গে আপনি জান্নাতে থাকতে চান তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আমাদেরই। এরপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে জামাতের পরে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদুল্লাহি আলা জামা, আল্লাহর হাত রয়েছে জামাতের উপরে। ব্যক্তির কথা কিন্তু হাদিস বলা হয়নি, ব্যক্তি মহাপণ্ডিত, জামাতবিহীন ব্যক্তি কোন গুরুত্ব আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ চান আমার বান্দারা সব জান্নাতে চলে যাক, ওই একা একা ইবাদত করিব জান্নাতে কি লাভ? একটা লোক তো কাজ হবে। যে মানুষ দিন রাত চেষ্টা করে হাজার হাজার মানুষকে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য, সেই মানুষকে আল্লাহ কাছে বেশি প্রিয় হবে না? সেই মানুষটা বাদ দিয়ে আল্লাহকে ওই একা ওই আবাদ সাহেবের নিয়ে টান দেবে নাকি? এজন্য প্রত্যেকে চেষ্টা করুন, আপনি যেমন আল্লাহর পথে এসেছেন আর 10 জনকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য। খায়বারের যুদ্ধ হচ্ছে, কঠিন যুদ্ধ, ইসলামের ইতিহাসে খায়বার যুদ্ধ সবচেয়ে কঠিন যুদ্ধ। কারণ খায়বারের ইহুদিরা মক্কা মদিনা থেকে বিতাড়িত ইহুদি, তারা অস্ত্রে শস্ত্রে যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। তাদের সে দুর্গ ভাঙা অত সহজ ব্যাপার ছিল না। নাঈম দুর্গ অভিযানকালে আল্লাহ রসুল সকালবেলা ফজরের সময় বললেন, আজকে যার হাতে আমি ঝান্ডা দিব ইনশাল্লাহ তার হাতে বিজয় আসবে। ওমর ওসমান বড় বড় সব আলী তো বাসাল্লাম ধরো নাম করা সাহাবিরা আশা করেছেন যে আল্লাহ রসুল হয়তো আজকে আমাদেরকে ডাক দিবেন বা আমাকে ডাক দিবেন। হঠাৎ বলে ফেললেন, আলী কোথায়? মুসলিমদের মধ্যে আলী নাই, কোথায়? সে তো অসুস্থ, আসতে পারেনি। নিয়ে আস ওকে ডেকে, কি হয়েছে আলী তোমার? আমার চোখে আজনি হয়েছে, এক চোখ মেলতেই পাচ্ছি না, সে সাথে জ্বর, এদিকে আমার কাছে। বিসমিল্লাহ বলে থুক দিলেন, চোখ সেরে গেল। আলী বলছি, এত সুন্দরভাবে সেরে গেল, এত ভালো সুদৃষ্টি ইতিপূর্বে আমি কখনোই লাভ করি নাই। যাও, জিহাদ বেরিয়ে গেলেন। এই আলী শোনো, ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র নিক্ষেপের আগে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দাও, মনে রেখো, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমারিন নিয়াম। তোমার এই দাওয়াতে একজন লোক যদি আল্লাহর পথে ফিরে আসে, তাহলে সবচাইতে মূল্যবান লাল উট কোরবানি করার চাইতে তুমি বেশি আল্লাহর নিকটে নেকি প্রাপ্ত হবে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যে মানুষ মানুষকে হেদায়তের আহ্বান করে, সেই মানুষকে আপনি কি বলবেন? তার চাইতে শান্তিপ্রিয় নেতাকে পৃথিবীর ইতিহাসে কখনো কেউ দেখেছে? প্রশ্নই ওঠে না। আমেরিকায় লিটিল ভাই বোমা ফেলল 1945 সালে, এক আঘাতেই লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল। এক সপ্তাহ পরে নাগাসাকিতে আবার মারল ফ্যাট বানাকি ফ্যাট নাম দিয়ে, তাতে একবার শেষ হয়ে গেল। যারা এই নির্দেশ দিয়েছিল, যদি ওইখানে রসুল থাকতেন আমাদের, কোশ্চিন করে তিনি এই নির্দেশ দিতেন না যে মানুষ মরবে, হিদায়ত করবো কা? নিরীহ নিরপরাধ নারী শিশু আবার বৃদ্ধ বনিতা হত্যা করে যারা উল্লসিত হয়, তারা কি মানুষ? মানুষ মেরে কোশ্চিন করলে মানুষকে হিদায়ত করা যায় না। তো মানুষের আঘাত নবীরা খেয়েছেন, তো মানুষকে কখনো বদদোয়া পর্যন্ত দিতেন না। ওহদের যুদ্ধে যখন আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেল, তখন তিনি দুঃখ করে বললেন, ওই জাতি কি করে সফল কাম হবে যে জাতি তাদের নবীদের নবীর দাঁত ভেঙে দিল? এগুলিকে আল্লাহ শোনেনি? যদি ইচ্ছা করতেন, হে জিব্রাইল, হে মিকাইল, ধ্বংস কর সবাইকে, ওহদের নেতারা সব মরি সাফ হয়ে যেত ওখানে, কিন্তু না, যাচ্ছেন তিনি তায়েফে, মার খেলেন আচ্ছা মতো, পিছনে খেয়ে চলে আসছেন সেলিব্রেলিদের, তখনও পর্যন্ত তিনি গালি দিচ্ছেন না। আল্লাহর পক্ষ থেকে মালকুল জিবাল এসে মজুদ, হে আল্লাহ রসুল, আমি পাহাড় সমূহের নিয়ন্ত্রক ফেরেশতা, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, খালি নির্দেশ দিন কি করতে হবে আমাকে। আমি ওই বাইরের আকসা বাহিন অর্থ মক্কার দুই পাশে দুই বড় পাহাড়, কায়কওয়ান একটা পাহাড়, দুই পাহাড়কে আমি একসঙ্গে মিশিয়ে ফেলবো, মাঝখানে যত কুরাইশের নেতারা সব ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, না, আমি চাই ওদের ঔরস থেকে এমন এমন সন্তান বেরিয়ে আসুক যারা একদিন বলবে আল্লাহ ছাড়া কাউর ইবাদত করবে না। ওরা যদি মরে যায় তো সেলিবিল হবে কেমন করে? এই যে দুর্দর্শিতা, চারটিখানের কথা মনে করেন নাকি? এই নবীর দিন যারা পালন করে তাদেরকে বলে জঙ্গি? আরে বাবা, তারা এই নবীর অনুসারী নয়, ওরা ওইরকম যে বললাম ওই আয়াত মানি পর শুরু করতে যুদ্ধ, ওই পাগলের অনুসারী, কিছু পাগল মুফতি বাংলাদেশে তৈরি হয়েছে, ওদের ফতোয়া লাভ দেয় না। ফামান শাহিদা মিন কুম শাহর ফালিয়াসুম, যে মাস পেল সেটা সিয়াম রাখে। কোন মাস পেল? রমজান নাই কি বলা আছে? কিছুই নাই। বুঝতে হবে স্থান কাল পাত্র ভেদে বুঝে আপনি পা ফেলবেন। খবরদার, একাকি কোনো সিদ্ধান্ত নিয়ে ময়দানে গিয়ে পস্তাবার চেষ্টা করবেন না। আমাদের বড় ভয় হলো দুনিয়াবি তো ক্ষতি আমরা হচ্ছেই, আখরাত যেন ক্ষতিগ্রস্ত না হয়। বারবার আপনাদেরকে খোদ্দাইরে স্মরণ করে দিয়েছি হুনাইনের যুদ্ধে একজন বিখ্যাত মহাবীর সাহাবির কথা, এসে বলছেন একজন জাহাবি, আল্লাহ রসুল, একটা নতুন যুদ্ধ আমাদের দলে এসেছে, এমন যুদ্ধ করছে বলে একাই সমস্ত যুদ্ধ জয় করে ফেলল। আল্লাহ রসুল বলছেন, ও জাহান্নামে। তখন সাহাবি তো চমকে গেছে, বলে কি এত বড় যোদ্ধা তাকে আল্লাহ নবী জাহান্নামে বলছেন? তো উনি বলছেন, আমি এই কথা শোনার পর থেকে ওই লোকটা পিছিয়ে পিছিয়ে চলতে থাকলাম, দেখে দেখে লোকটা কি করে। যুদ্ধ জয় হয়ে গেল, তারপরে দূর থেকে দেখলো ওই লোকটা তখন নিজের তরবারে নিজের বুকে দিয়ে চাপ দিয়ে নিজে আত্মহত্যা করল। তখন লোকটা চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহ বাআসাকা বিল হক, হে আল্লাহ রসুল, আল্লাহ যিনি আপনাকে হক সহকারে প্রেরণ করেছেন, ইন্নাকা নবিয়ুন হাক্কুন, অবশ্যই আপনি সত্য নবী। কেন তুমি কথা বলছো? বলে আপনি যে বলছিলেন ওই লোকটা জাহান্নামী, আমি তখন থেকে ওই লোকটা পিছিয়ে পিছিয়ে ঘুরছি, এবং শেষ মুহূর্তে দেখলাম সে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবার যে নিজে আত্মহত্যা করলো, আত্মহত্যা করে নিঃসন্দেহে জাহান্নামী। ওহ তাই নাকি? তাহলে হ্যাঁ। তখন আল্লাহ নবী বললেন অত্যন্ত চমৎকার একটা হাদিস মনে রাখবো সবাই, বুখারী শরীফের 4033 নম্বর হাদিস, দেখো, ইন্নাল্লাহ লা ইউয়াইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির, আল্লাহ নিশ্চয়ই এই দিনকে সাহায্য করবেন ফাসেক ফাজের মানুষের দ্বারা। ফাসেক ফাজের মানুষের কাছে অস্ত্র শক্তি আছে, টাকা পয়সা আছে, বহু কিছু আছে, ইমানদারদের কাছে টাকা পয়সা নেই। ও টাকা এখানে আল্লাহ এনে দেবে, দিয়ে ইমানদারদের শক্তি বৃদ্ধি করবে, তাই হলেন এটা। কুজমান ওহদের যুদ্ধে আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করেছে, 8 জনকে হত্যা করেছে, খুব সুনাম কুড়িয়েছে, এবার সে আহত হয়েছে, তাকে মদিনা নিয়ে যাওয়া হলো। তার ভাইরা বন্ধুরা বলছে, কুজমান তুমি যে এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করলে, তুমি কি আল্লাহর জন্য করলে? তো না না না না, আরে আমি করছি আমার বংশের গৌরব রক্ষা করার জন্য। আল্লাহ রসুল বলে, হে আল্লাহর রসুল, ও তো মরল, ও কি জান্নাত পাবে? অসম্ভব, ও তো জাহান্নামে চলে গেছে অলরেডি। ও তো বড় বীর মুসলমান, সালাত আদায় করে সবই করে, কিন্তু ওই যে নিয়ত গোলমাল, আমি আর বংশের গৌরব রক্ষা করার জন্য আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করতে এসেছি। তার কি হলো? কিছু পাইল? বেকার হয়ে গেল। এজন্য আমরা দুনিয়াতে যে যত বড় হই না কেন, যদি ভিতরে কোন রিয়া এবং সুমা থাকে, দেখানো এবং শোনানো, এবং দুনিয়াতেই সবকিছু বিনিময় যদি আকাঙ্ক্ষা করি, তাহলে আখরাতে শূন্য হয়ে যাবে। আখরাতে শূন্য হতে ওটা কি আমাদের কারো কামনা হবে? নিঃসন্দেহে হবে না। অতএব যতটুকু করি আমরা ইখলাসের সাথে করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে পেতে পারি আমরা। যখন আমাদের এরকম চরিত্র তৈরি হয়ে যাবে, এরপরে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, ওই যে আল্লাহ বলছেন, তকদ্দমুল আনফুসুকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যত সৎকর্ম পাঠাও আল্লাহর কাছে অগ্রিম, সবটাই পাবে। এটা তো কোরআনের কথা। হাদিস নেন, যখন মৃত্যু উপস্থিত হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে, একদল ফেরেশতা এসে ডাকবে, ইয়া আইয়ুহা নাফসুল মুতমাইন নাফসুত তাইয়্যিবা ফি জাসাদিন তাইয়্যিব, হে পবিত্র দেহে দীর্ঘদিন অবস্থানকারী পবিত্র আত্মা, উখরুজি, তুমি বেরিয়ে এসো, ইলা রাব্বিকা, তোমার প্রতিপালকের দিকে, বিরাহিন ও রায়হান, শান্তির সঙ্গে, সন্তুষ্ট চিত্তে, ও রাব্বিন গায়রা গজবান, এবং তোমার প্রতিপালক যিনি তোমার উপরে আদৌ ক্রুদ্ধ নন, এই বলে ডাক দেবে, জান্নাত থেকে রুমাল নিয়ে আসবে, সুগন্ধিযুক্ত মিশকে আম্বার, সে সুগন্ধি আতর গোলাপ মাখানো তোয়ালে দিয়ে আমার রূহটা আমার দেহ থেকে বের করা হবে, এরকম আদরের সঙ্গে ডাক দিতে দিতে সে নিয়ে চলে যাবে, এমনি করে জান্নাতের কিনারা পর্যন্ত চলে যাবে, আসমানের শেষ দরজায়। যখনই ফেরেশতা বলবে কে আসছে, অমুক আসছে, তখন ওই ফেরেশতাও তাকে সালাম দিয়ে দরজা খুলে দেবে, এমনি করে প্রতিটি দরজায় গিয়ে ডাক পড়বে, নাম বলবে, সম্ভাষণের সঙ্গে তাকে নিয়ে নেওয়া হবে সেখানে। আর যদি উল্টাটা হয়ে যায়, উপরে যাবে না নিচে যাবে, চট দুর্গন্ধযুক্ত আলকাদ্দা মাখিয়ে নিয়ে আসা হবে, তাকে টান দিয়ে বের করা হবে, দুনিয়া ছাড়তেই চাইবে না। দুনিয়াদার মানুষকে দুনিয়া ছাড়ে নাকি? দিনদার মানুষ দুনিয়া ছাড়ার জন্য প্রস্তুত থাকে, আর দুনিয়াদার মানুষ দুনিয়া ছাড়তেই চায় না। তো জোরকে ট্রেনিং হিস্ট্রি তাকে দেহতে বের করে নেওয়া হবে, নিয়ে নোংরা কাপড়ের মধ্যে জড়িয়ে চটের মতো তাকে ফেলে দেওয়া হবে জাহান্নামে। এই আরো যে দেখে মাটির তলে তাদের স্থান আছে, সে জিনে সেখানে নিয়ে যাওয়া হবে। এগুলি ইবনু মাজাহ পড়ুন, মিশকাত পড়ুন, ডিটেলস আলোচনা সেখানে পাবেন। আমরা চাই আমাদের আত্মাগুলো যেন জান্নাতের ফেরেশতা এসে আমাদেরকে সুগন্ধযুক্ত রুমালে মুড়ে সুন্দরভাবে সম্ভাষণ দিতে দিতে জান্নাতে নিয়ে চলে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আসুন সকলে মৃত্যুর আগে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যুর প্রস্তুতি যদি না থাকে, হঠাৎ করে যদি মারা যায়, কোনো তো লাভ হবে না। আর এখন মৃত্যু হঠাৎ করেই হচ্ছে সব। অর্থাৎ মৃত্যুর প্রস্তুতির জন্য মৌলিকভাবে তিনটা জিনিস প্রয়োজন: এখলাস ও নিয়ত, তৌহিদ, নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, কোন শিরিক বেদাত থেকে দূরে থাকতে হবে। দুই নম্বর ইত্তেবায়ে রসুল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে কাজ যেভাবে করেছেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসে সেগুলো সব বর্ণিত আছে, সেই অনুযায়ী আমার সার্বিক আমল সংশোধন করে নেব। বিশেষ করে সালাত এবং জাকাত হচ্ছে শ্রেষ্ঠ আমল, কারণ কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে সালাতের, তাই না? এসব অন্যান্য আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার যা কিছু করি, ব্যবসা বাণিজ্য, সমস্ত আমল যেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হয়, আমাকে সে চেষ্টা করে যেতে হবে। আর তিন নম্বর হলো যা কাজই আমি করি এখলাসের সাথে করব, কোন রকম রিয়া বা কোন রকম শোনানো মানুষকে এ উদ্দেশ্য নয়। গোপন আমল করুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন, গোপনে দান করুন, সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের আল্লাহর সায়া পাবেন। তার একজন হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে কাঁদে নীরবে নিভৃতে, ফাফাজাত আইনাহ, দু চোখ ভেসে যায় অশ্রুতে, এবং ডান হাতে দান করে বাম হাত টের পায় না। এই মানুষ কোথায়? আমার কাছে নারাতে জিন্দাত পাওয়ার জন্য দান করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটি শর্ত পূরণ করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।